Book 2 44 44 44 الخروج مساء সন্ধে বেলায় বাইরে যাওয়া সন্ধে বেলায় বাইরে যাওয়া هل توجد هنا صالة ديسكو؟ এখানে কি কোনো ডিস্কো আছে? এখানে কি কোনো ডিস্কো আছে? هل يوجد هنا نادي ليلي؟ এখানে কি কোনো নাইট ক্লাব আছে? এখানে কি কোনো নাইট ক্লাব আছে? هل توجد هنا حانة؟ এখানে কি কোনো পাব আছে? এখানে কি কোনো পাব আছে? ماذا يوجد في المسرح مساء اليوم؟ আজ সন্ধ্যায় রঙ্গমঞ্চে কি নাটক হচ্ছে? আজ সন্ধ্যায় রঙ্গমঞ্চে কি নাটক হচ্ছে? ماذا يوجد في السينما مساء اليوم؟ আজ সন্ধ্যায় সিনেমা হলে কি ছবি হচ্ছে? আজ সন্ধ্যায় সিনেমা হলে কি ছবি হচ্ছে? ماذا يوجد في التلفزيون مساء اليوم؟ আজ সন্ধ্যায় টিভিতে কি অনুষ্ঠান হচ্ছে? আজ সন্ধ্যায় টিভিতে কি অনুষ্ঠান হচ্ছে? هل ما زال توجد تذاكر للمسرح؟ থিয়েটারের টিকিট কি এখনো পাওয়া যাচ্ছে? থিয়েটারের টিকিট কি এখনো পাওয়া যাচ্ছে? هل ما زال توجد تذاكر للسينما؟ সিনেমার টিকিট কি এখনো পাওয়া যাচ্ছে? সিনেমার টিকিট কি এখনো পাওয়া যাচ্ছে? هل ما زال توجد تذاكر لمباراة كرة القدم؟ ফুটবলের টিকিট কি এখনো পাওয়া যাচ্ছে? ফুটবলের টিকিট কি এখনো পাওয়া যাচ্ছে? اريد ان اجلس تماما في الخلف আমি সবথেকে পিছনে বসতে চাই আমি সবথেকে পিছনে বসতে চাই اريد ان اجلس في مكان ما في الوسط আমি মাঝখানে কোথাও বসতে চাই আমি মাঝখানে কোথাও বসতে চাই اريد ان اجلس تماما في الامام আমি সামনে বসতে চাই আমি সামনে বসতে চাই بماذا يمكن ان تنصحني আপনি আমাকে কিছু সুপারিশ করতে পারেন আপনি আমাকে কিছু সুপারিশ করতে পারেন متى يبدا العرض প্রদর্শন কখন শুরু হবে প্রদর্শন কখন শুরু হবে هل يمكنك تدبير تذكرة لي؟ আপনি কি আমাকে একটা টিকিট এনে দিতে পারেন? আপনি কি আমাকে একটা টিকিট এনে দিতে পারেন? هل يوجد ملعب غولف قريب من هنا؟ এখানে কাছাকাছি কোনো গলফের মাঠ আছে? এখানে কাছাকাছি কোনো গলফের মাঠ আছে? هل يوجد ملعب تنس قريب من هنا؟ এখানে কাছাকাছি কোনো টেনিসের মাঠ আছে? এখানে কাছাকাছি কোনো টেনিসের মাঠ আছে? هل يوجد مسبح مسقوف قريب من هنا؟ এখানে কাছাকাছি সাঁতারের জন্য কোনো ইনডোর সুইমিং পুল আছে? এখানে কাছাকাছি সাঁতারের জন্য কোনো ইনডোর সুইমিং পুল আছে?